بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আলিফ লাম মিম এই কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে এতে কোনো সন্দেহ নেই أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون تركي بالي إتا شه ميثا رجنا كوري چه برون إتا أپنار پالون كرتا تروب تكي شدتو جاتي أپنی أمون اك شمپردائي كي شطر کو كارين جادر كاچه أپنار پوربي كونو شطر کو كاري آشيني সম্ভবত এরা সুপথ প্রাপ্ত হবে আল্লাহু الذي خلق السماوات والارض وما بينهما في سته ايام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع افلا تتذكرون আল্লাহ যিনি নভোমণ্ডল ভূমণ্ডল ও এত উভয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি আরশে বিরাজমান হয়েছে তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এর পরও কি তোমরা বুঝবে না يدبر الامر من السماء الى الارض ثم يعرج اليه في يوم كان مقداره الف سنه مما تعدون তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন অতপর তা তার কাছে পৌঁছবে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রমশালী পরম দয়ালু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানি নির্যাস থেকে অতঃপর তিনি তাকে সুষম করেন তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু ও অন্তঃকরণ তোমরা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো তারা বলে আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি বরং তারা তাদের পালন কর্তার সাক্ষাৎকে অস্বীকার করে বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে অতঃপর তোমরা তোমাদের পালন কর্তার কাছে প্রত্যাবর্তিত হবে ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فرجعنا نعمل صالحا إنا موقنون যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে হে আমাদের পালনকর্তা আমরা দেখলাম ও শ্রবণ করলাম এখন আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সৎকর্ম করব আমরা গৃহ বিশ্বাসী হয়ে গেছি আমি ইচ্ছে করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون অতএব এ দিবসকে ভুলে যাওয়ার কারণে

ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنهم منتظرون ترى بولي تمرا شتو بابي هولي بولو كابي هبه اي فايسالا بولون فايسالر ديني كافر دير ايمان تادر كنو كاجي آج بينا ايبن تادر كي ابو كاشو دوا خابينا অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।